পলাশ রাঙলি হল মনো রাঙলি হল পলাশ রাঙলি হল মনো রাঙলি হল পখিলাউলি বরহল ফাগুনু আমি যাক যাক পখিলা উড়িছে মনরে ময়ূরি নাচিছে উদুলি মুদুলি মনরে পুদুলি ফাগুন ফাগুন লাগিছে ফাগুন ফাগুন লাগিছে মনো রাঙলি হল।